কোনো ব্যক্তি ইস্তি সহবাস করে তাহলে সেক্ষেত্রে কাফফারা দিতে হবে, অর্থাৎ সিয়াম তো ভাঙবি, ফরজ ভাঙবে, কাজা কাফফারা দুটোই ফরজ হবে, কাজা এবং কাফফারা। স্ত্রী সহবাস করে, আর আপনি স্ত্রী সহবাস না করে অনিতা প্রশ্ন করেছেন স্ত্রীর সাথে যেটা করা হয় অর্থাৎ কামভাব বিজন হয়েছে যে কোনো মনে হোক যদি কি হয় বীর্যপাত ঘটায় তার সিয়াম ভেঙে যাবে, কাজা করতে হবে, এতে কাফফার আসবে না, সিয়াম ভেঙে যাবে বীর্যপাত ঘটায় না, সেটা যে কোনো উপায় হোক। আর যদি স্বপ্নে দোষ হয়, দিনের বেলায় সিয়াম অবস্থায় ঘুমাইল স্বপ্ন দোষ হয়ে গেল বীর্যপাত ঘটলো, এতে সিয়াম ভাঙবে না, স্বপ্নে দোষে যদি বীর্যপাত ঘটে সিয়াম ভাঙবে না। স্ত্রী সহবাস করে যদি সিয়াম অবস্থায় বীর্যপাত ঘটায় সিয়াম ভাঙবে, কাজাও হবে, কাপড়াও হবে। আর যদি এমনি বীর্যপাত ঘটায় কিন্তু স্ত্রী সহবাস করে না তাহলে এটা দ্বারা কাজা হবে, সিয়াম ভাঙবে, কাজা করতে হবে, কাপড়া হবে না, কিন্তু অবস্থা হবে মাপটা আসছে দেখে নেবেন। জি আরেকজন,